সামনের স্টেশন আমি নাম, এইগুলি প্যাসেঞ্জারের জানা দরকার। কিন্তু লঞ্চ চালানের কায়দা কৌশল এগুলি তোমার জানা দরকার নেই। সারেন থাকের উপরে মিস্ত্রি থাকে নিচে, সারেনে শুধু ইঙ্গিত দেয় একটা টান দিল এই ঘন্টাটা বাদ্য দেওয়ার নিচে যে মিস্ত্রি বসা রয়েছে মিস্ত্রির সামনে তার কাছে, দুইটা টান দিল এই ঘন্টাটা বাদ্য তার কাছে। আবার এরকম এরকম টানটা থাকে মিস্ত্রি বসতেছে এটা দ্বারা সামনের কি বুঝাইতে চাইতেছে, একটা টান দিয়েছে একটু কমাই দিচ্ছে, দুইটা টান দিয়েছে আরো শুরু করতে বলছে, গাটি ফিরছে এখন সাতটাছে আস্তে আস্তে খেয়া, তারপরে লাইন ক্রিয়া সেখানে আয়াতে মহকামাত গুন্দাউমুল কিতাব ওখারুমতা সাহাবেহাত কোরআনের আয়াতের মধ্যে রয়েছে, সেখানে তোমাদের দরকার ছিল আয়াতে মহকামাত সম্বন্ধে ফার্স্ট নলেজ অর্জন করা, একটা স্পষ্ট জ্ঞান অভিজ্ঞতা অর্জন করা তোমাদের সেখানে দরকার ছিল। আয়াতে মহকা সাহাবেহাত কোরআনের পাঠের মধ্যে রয়েছে, এগারোতের মধ্যে কোরআনের এগারোতের মধ্যে রয়েছে, সেখানে তোমাদের উচিত ছিল আয়াতে মুতাশাবাহ সম্বন্ধে পরিষ্কার পরিষ্কার একটা ধারণা গ্রহণ করা এবং তার আমসালা জেহেন নিশ্চিত করে নেওয়া। লেখা মুস্তাদদের উচিত ছিল লেখা দেওয়ার ছাত্রদেরকে এবং সেগুলো মুখস্থ করা। ঠিক হাদিসের কিতাবের মধ্যে আসবে প্রসঙ্গক্রমে, সেখানে প্রশ্ন আসতে পারে, এখানে প্রশ্ন আসবে আয়াতে মুশাবাহাত আর আয়াতে মুহকামাত সম্বন্ধে প্রশ্ন আসবে। আব্দুল্লাহ সুস্বাদু দেখতে থাকবা, এই জন্য তোমাদের উপকারের জন্য আমি তোমাদেরকে লেখায় দিতেছি। লেখক অনুমান দেখো আয়াতুন মুহকামাতুন, অনুমান ওয়া মুতাশাবিহাতুন আয়াতুন মুহকামাতুন ওয়া মুতাশাবিহাতুন, উপরে বা নিচে টানিয়ে রাখো। এরপরে আবার লেখো কোরআনে কারিমে দু কিসিম কি আয়াত পাই জাতি হায়, কোরআনে কারিম মে দু কিসিম কি আয়াত পাই জাতি হায়, জলদি জলদি। এক কিসিম কো মুহকামাত কাতে হ্যায়, এক কিসিম কো মুহকামাত কাতে হ্যায়, দুসরে কো মুতাশাবিহাত, দুসরে কো মুতাশাবিহাত। মহকাম ইয়ে এহকাম সে বাবি ফাল, মহকাম ইয়ে এহকাম সে মুস্তাক হায়, মহকাম ইয়ে এহকাম সে মুস্তাক হায়, ইয়ানি মজবুত বুনিয়াদ কো মহকাম কাহতে হ্যায়, মজবুত বুনিয়াদ কো ভিত কে, মজবুত ভিত কে মজবুত বুনিয়াদ কো মহকাম কাহতে হ্যায়। قال الله تعالى كتاب احكمت آياته كتاب احكمت آياته آياته إها محكمت معنى ممنع إها محكمت معنى ممنع یعنی ایک احتمال متعین کرنے کے بعد دوسرے معنی کے احتمال کو روک دیا جاتا ہے، یعنی ایک احتمال متعین کرنے کے بعد دوسرے معنی کے احتمال کو روک دیا جاتا ہے، ممنوع کا معنی روک دیا جانا، اور حاکم کا معنی وہی، اور حاکم کا معنی ظلم سے روکنے والا، اور حاکم کا معنی ظلم سے روکنے والا، اور حکمت کا معنی، اور حکمت کا معنی جو لا یعنی باتوں سے روکتے ہیں، যতগুলি শব্দ বলা হলো সবগুলির মধ্যে মাত্রা হলো হা কাপ মিম উচি সে মুক্তালেব লজ্জ মুস্তাক ভোকর মুক্তালেব মানা দিয়া আসল মানা হয় রোকনা কেসে রোকনা জুলুম সে রোকনা কেসে রোকনা লাইয়ানি বাকু সে রোকনা তাহলে আর এখানে কি মানা এক মানা মুতায়েন হইয়া যাওয়ার পরে অন্য মানা না হওয়া এটাকে মহকাম বলা হয়েছে আয়াতে মহকামের অর্থ কি যেসকা মানা আউর মজদুর মুতায়েন হো যেসকা মানা আউর মকুম মুতায়েন হো আউর উসুলিন কে নজদিক মহকাম এসে লফ্জ কো কহতে হ্যায় আউর উসুলিন কে নজদিক محکام ایسے لفظ کو کہتے ہیں جس میں نہ دوسرے معنی کا احتمال ہو جس میں نہ دوسرے معنی کا احتمال ہو نہ نسخ کا منسوخ تھے کا نسخ نون سین خا منسوخ ہمارو احتمال نہ محکم جس میں نہ دوسرے معنی کا احتمال ہو نہ نسخ کا اس کے مقابل کو متشابہ کہتے ہیں اس کے مقابل کو متشابہ کہتے ہیں خلاصہ کلام یہ ہے کہ خلاصہ کلام یہ ہے کہ محکمات ان آیات کو کہتے ہیں محکمات ان آیات کو کہتے ہیں جن کی مراد قواعد عربیہ کو اچھی طرح جاننے والے پر بالکل واضح اور بیان ہو بالکل واضح اور بیان ہو عبارت را کی رقم سلو محکمات ان آیات کو کہتے ہیں جن کی مراد بالکل واضح اور بیان ہو یہ رقم سلو کنتو মুরাদের পরে কি লাগানো হচ্ছে কাওয়ায়েদে আরবিয়া কো আচ্ছি করার জানলে ওয়ালে পর আয়রা কায়দে মাত্র খায় জাহেলের জন্য না বরঞ্চ তারা আরবি কায়দা জানে তাদের কাছে যার মানা এবং মতলব বিলকুল ওয়াজে সেই আয়াতকে আয়াতে মহকাম বলা হয় কাজেই জিনকেই জিনকি মুরাদ ہے نا قواعد عربیہ اچھی طرح جاننے والے پر بالکل واضح اور بیان ہو اور آیات متشابہات اس کے خلاف ہے اور آیات متشابہات اس کے خلاف ہے حروف مقطعات بھی آیات متشابہات میں سے ہے حروف مقطعات الف لام میم حامیم الف لام را یاسین طه اگلی حروف مقطعات اگلی بیانات بھی حروف مقطعات بھی آیات متشابہات میں سے ہے اور بعض کے نزدیک محکم میں صرف ایک تعبیر کی گنجائش ہوتی ہے اور متشابہات میں چند احتمالات ہوتی ہے اور متشابہات میں چند احتمالات ہوتی ہے اور بعض کا خیال ہے کہ محکم معلوم المعنی معقول المعنی یہ معنی تاکل قبول کرے اور بعض کا خیال ہے کہ محکم معقول المعنی اور متشابہ غیر معقول المعنی ہے اور متشابہ غیر معقول المعنی ہے جیسے نماز میں تعداد رکعت یا اوقات مخصوصہ کا ہونا اور اوقات مخصوصہ کا ہونا اور روزہ کی فرضیت صرف رمضان میں ہونا یہ غیر معقول المعنی ہے اس میں عقل کا کوئی دخل نہیں مغرب نماز تین رکعت ہو لکن عصر نماز چار رکعت ہو لکن عشاء نماز چار رکعت ہو لکن فجر نماز دو رکعت کن نماز میں تعداد رکعت یہ غیر معقول العقل ہے اوقات مخصوصات سورج ڈلار پر وہی ظہر نماز پڑھتے ہوگی آگے پڑھا جائے رکھیں امک سمے عصر نماز روزہ رمضان ہی رکھتے ہوگی سروالے کن رکھا جائے نا کیونکہ آیات متشابہ اکنے عقل کو دخل نہیں آیات محکمات متشابہ سمجھے تین باتیں ایک بات لکھا ہوئی کل کے باقی دو باتیں